السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের বৈঠকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। একটি এমন পাপ যে পাপ জিভ দ্বারা করা হয়, এই জিহ্বা দ্বারা সেই পাপ হয়, আর এই পাপ হয় সবারই পক্ষ থেকে। পৃথিবীতে ঘটমান যত পাপ আছে তার থেকে সবার থেকে এই পাপের সংখ্যা বেশি। যত মানুষ যত রকমের পাপ করে তার মধ্যে এই পাপটা প্রত্যেক মানুষই করে, ভালো অথবা মন্দ সবাই এই পাপ করে। কি সেই পাপ? এই পাপটার নাম হল গীবত। গীবত বা পরচর্চা, পরের নিন্দা গাওয়া, পরের পিছনে পরের নিন্দা করা, অন্যের পিছনে তার খারাপ দিকটা আলোচনা করা, পরচর্চা করা, এ হচ্ছে গীবত। এই গীবত পাপ বহুভাবেই এবং বিভিন্নভাবে ঘটে থাকে। কারো নিকট কোনো অনুপস্থিত ব্যক্তির নিন্দা করাকে, তার কুৎসা গাওয়াকে অথবা তার বিরুদ্ধে সমালোচনা করাকে গীবত বলা হয়। এই পরচর্চা মানুষের জিহ্বায় সৃষ্ট এক বিপজ্জনক আপদ ও সর্বনাশ। এই দুষ্কীর্তন হতে খুব কম মানুষই বাঁচতে পারে, খুব কম মানুষই। জানি না আল্লাহর ওলিরাও বাঁচতে পারেন কিনা, এমনকি নেক বান্দারা এতে আপতিত হয়ে থাকেন। সমাজে যেসব মহাপাপের প্রচলন বেশি তার মধ্যে ব্যাপকভাবে প্রচলন আছে এই গীবত মহাপাপের। সভ্য মানব সমাজে এই পাপ বিদ্বেষ ও ফাসাদ সৃষ্টি করে। গীবত করলে, গীবতের খবর প্রচার হলে, যার গীবত করা হয় তার কাছে পৌঁছে গেলে ফাসাদ সৃষ্টি হয়। তাই মুসলিমদের উপর তা অবৈধ ঘোষণা করা হয়েছে। গীবত করা অবৈধ, হারাম। কারো গীবত করাকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। আপনি আপনার মরা ভাইয়ের মাংস খাওয়ার যে পাপ, তেমনি পাপ আপনি তার গীবত করলে। আপনি যদি তার খারাপ কথাগুলো আলোচনা করেন, তার কুৎসা রটান, তার নিন্দা করেন, যেই পাপ, আর মরা ভাইয়ের গোস্ত খাওয়া একই পাপ। মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাল যন, হে ইমানদাররা তোমরা বহুবিধ ধারণা করা হতে দূরে থাকো, কুধারণা করা হতে দূরে থাকো। কিছু ধারণা আছে পাপের কাজ, গুনার কাজ। ওয়ালা তাজাসসু, আর এক অপরের জাসুসি করো না, গোয়েন্দাগিরি করো না, ছিদ্রান্বেষণ করো না, দোষ খোঁজার চেষ্টা করো না, গোপন দোষ বের করার চেষ্টা করো না। ওয়ালা ইগতাব বাযুকুম বাযা, আর একজন অপরজনের যেন গীবত না করে, কিছু মানুষ যেন কিছু মানুষের গীবত না করে। তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করে যে তার ভাইয়ের, মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে, মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে? এটা কি পছন্দ করে? না, ফাকারে তুমি তোমরা অপছন্দ করবে। তোমরা যেমন অপছন্দ করো এটা, তেমনি গীবত করাকে, পরচর্চাকে, পরনিন্দাকে ঘৃণা ঘৃণা করা উচিত, অপছন্দ করা উচিত। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী এবং পরম দয়াময়। এই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা হুজুরাতে যে এক অপরের গীবত করো না। কোরআন মাজিদ থেকে মহান আল্লাহ সরাসরি আমাদেরকে নিষেধ করছেন যে একে অপরের গীবত করো না। সুতরাং যে অপরের নিকট কারো নিন্দা চর্চা করে, প্রকৃতপক্ষে সে তার মৃতদেহ কামড় দেয় ও তার মৃত মাংস ভক্ষণ করে, অথচ সে এই কামড়ের কোন ব্যথাই অনুভব করে না। মরা ভাইয়ের গোস্ত খেলে কোন কামড় তার ব্যথা লাগবে? কিছুই লাগবে না। যার গীবত করছেন তার কোনো ক্ষতি হবে না, বরং আপনার নিজের ক্ষতি হবে। মাইজ নামক এক ব্যক্তি ব্যভিচার করলে তাকে পবিত্র করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে সে নিজে নিজেই আত্মসমর্পণ করল এবং তা স্বীকার করে তার উপর হদ কায়েম করতে বলা হল। হদ কি? যদি কেউ বিবাহিত ব্যভিচার হয় তার হদ কি? তার দণ্ড কি? তাকে হত্যা করে দেওয়া হবে, পাথর ছুড়ে মারা হবে। তার স্বীকার অনুসারে যথার্থ দণ্ডবিধি তার উপর কার্যকর করা হল এবং পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা হল। ফেরার পথে দুই ব্যক্তি আপোষে বলাবলি করতে লাগল, কেমন লোক দেখ, আল্লাহকে পাপসহ গোপন করে নিয়েছিলেন কিন্তু ও নিজে তা প্রকাশ ও স্বীকার করে মরতে চাইল, শেষে কুকুর মারার মতো পাথর ছুড়ে মেরে ফেলা হল। কার কি বোধ করল? একজন মরা লোকের, যে বেশ গোপন করে নিয়েছিল, নিজে আত্মসমর্পণ করে কি কি দরকার ছিল শাস্তি নেওয়ার? আল্লাহর কাছে তওবা করত, আল্লাহ তওবা কবুল করলে তাকে মাফ করে দেওয়া হতো, কিন্তু তা না করে আল্লাহর নবীর কাছে এসে আত্মসমর্পণ করল, প্রকাশ করল, পরে শেষে কুকুর মারার মতো তাকে পাথর ছুড়ে মেরে ফেলা হল। এটা গীবত হল না? হল না, মরা মানুষের গীবত। উক্ত কথোপকথনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কর্ণগোচর হল, আল্লাহ নবীর কাছে খবর পৌঁছে গেল। তিনি কিছু পথ অগ্রসর হলে একটি মৃত গাধা দেখতে পেলেন, গাধা গর্ধব। অতঃপর বললেন, কোথায় অমুক আর অমুক? ওই যারা কথা বলেছিল না, গীবত করেছিল, কোথায় অমুক আর অমুক? তোমরা নামো এবং এই মৃত গাধার মাংস ভক্ষণ করো। তারা উভয়ে বলল, আল্লাহ আপনাকে মাফ করুন ইয়া রাসূল আল্লাহ, মৃত গাধার মাংস কি আবার খাওয়া যায়? এমনিতে খাওয়া যায় না, তাও আবার মৃত, এ মাংস কি করে খাওয়া যাবে, এ কি খাওয়া হয়? তিনি বললেন, এক্ষুনি তোমাদের ভাই সম্পর্কে তোমরা যা বলাবলি করছিলে তা এই মৃত গাধার মাংস খাওয়ার থেকেও খারাপ জিনিস। যার হাতে আমার জীবন আছে তার শপথ, ওয়াল্লাজি নাফসি বিয়াদে, সে এখন জান্নাতের নহরে অবগাহন করছে, তোমরা যার গীবত করলে সে এখন জান্নাতে নদীতে গোসল করছে। তার গীবত করলে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর নবীর কাছে আত্মসমর্পণ করেছে, তার গীবত করলে? গীবত করা হচ্ছে মৃত মাংস, মৃত পশুর মাংস খাওয়ার থেকেও নিকৃষ্ট জিনিস, খারাপ জিনিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম্মা উরিজা বি আও লাম্মা আরাজা বি রাব্বি আযজা জাল মারাতু বি কওমিন লাহুম আযফারু মিন নুহাস, যখন আমি মিরাজে গেলাম, আল্লাহ তাআলা যখন আমাকে মিরাজে নিয়ে গেলেন, তখন জাহান্নামে এক শ্রেণীর মানুষকে দেখলাম, তাদের তামার নখ রয়েছে, তামার নখ রয়েছে, ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, সেই তামার নখ দিয়ে নিজেদের চেহারা এবং বুককে এভাবে চিরছে, ফাড়ছে। আমি জিজ্ঞেস করলাম, মান হা উলাই জিব্রিল, জিব্রিল ওরা কারা যারা তামার নখ দিয়ে নিজেদের চেহারা, নিজেদের বুক নুচ্ছে, চিরছে, ফাড়ছে? কাল হা উলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, ওরা হলো তারা যারা মানুষের মাংস ভক্ষণ করত। মানুষের মাংস কেউ ভক্ষণ করে? কেউ ভক্ষণ করে না মানুষের মাংস, কিন্তু যখন মানুষের গীবত করা হয় তখন মানুষের মাংস ভক্ষণ করা হয়। ওরা গীবত করত, পরচর্চা করত, পরনিন্দা করত, ওয়াইয়াকাউনা ফি আরাদিহিম, তাদের সম্ভ্রম লুটে বেড়াত, তাদের ইজ্জত লুটে বেড়াত, তাদেরকে ছোট করার জন্য চায়ের দোকানে যেখানে সভা হতো, বন্ধু বান্ধবের সঙ্গে বেড়াতে যাওয়ার সময়ে মসজিদে বসে, মসজিদে বসেও গীবত হয়, আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে পাঁচ সাতজন বসে থাকলে তখন কারো না কারো কথা, বাইরের কথা, খারাপ কথা সেখানে আলোচনা করা হয়, গীবত করা হয়। আল্লাহুল মুস্তাআন, কাবা শরীফে ওমরা করতে গিয়েও লোকে আপোষে দু জায়গায় বসলে পড়ো কি হয়? গীবত হয়। এই গীবত থেকে বাঁচা বড় কঠিন। এরা হচ্ছে তারা যারা তামার নখ দিয়ে নিজেদের চেহারা নুচবে এবং নিজের বক্ষস্থল ফাড়বে, যারা পরের সম্ভ্রম লুটে, পরের ইজ্জত নষ্ট করে এবং পরের ইজ্জতের চর্চা করে, পরের কথা বলে বেড়ায়, যদিও সত্য, আর সত্য বলেই গীবত হয়, এ কথা পরে বলছি। গীবত করা মুনাফিকের গুণ, কার গুণ? মুসলমানের গুণ হতে পারে না। যে গীবত করে বেড়ায়, পরচর্চা করে বেড়ায়, এটা মুনাফিকের গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারা মানে আমানা বিল লিসানে ওয়ালাম ইয়াদখুলুল ঈমান ও কালবাহ, হে সেই লোক সকল যারা মুখে ঈমান এনেছো এবং তাদের ঈমান এখনো হৃদয়ে স্থান পায়নি। তার মানে কি? মুনাফিক, মুনাফিক বলে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু মনের ভিতরে তাদের সেই ঈমান থাকে না, বুকে স্থান পায় না, মনে স্থান পায় না। লা তাগতাবুল মুসলিমিন, হে মুনাফিকের দল, তোমরা মুসলমানদের গীবত করো না, মুসলমানদের গীবত করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, আর তাদের দোষ খোঁজার চেষ্টা করো না, তাদের কোন রকমের দোষ খোঁজার চেষ্টা করো না। ফাইন্নাহু মান তাতাব্বা আওরাত আখিহিল মুসলিম, কেননা যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ খুঁজে বেড়াবে, তথাব্বা আল্লাহ আওরাতাহু, আল্লাহ তার দোষ খুঁজে বেড়াবেন। আল্লাহ তো খুঁজে বেড়াবার দরকার নেই, তাই না? তার মানে কি? দোষ ধরবেন। আল্লাহ তো জানেন দোষ, আল্লাহ তাআলা অনেক দোষকে ধরেন না, কিন্তু যে মুসলিম ভাইয়ের দোষ ধরবে, দোষ খুঁজে বেড়াবে, আল্লাহ তাআলা তার দোষ ধরবেন। ওয়ামান তাতাব্বা আল্লাহ আওরাতাহু ইফযাহু ওয়ালাউ ফি জাওফি বাইতিহি। আর আল্লাহ যার দোষ ধরবেন, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন, লজ্জিত করবেন, যদিও সে তার ঘরের ভিতরে থাকে। ঘরের ভিতরে থাকলেও আল্লাহ তাকে কি করবেন? লাঞ্ছিত করবেন। কিসের জন্য? যেহেতু সে অপরের দোষ ধরেছে। দোষ দেখে রোষ করা ইহা এক দোষ, পরের দোষ দেখে তুমি তাকে বলো নসিহত করো, ভাই এটা করো না, কিন্তু তা না করে তুমি অপরের কাছে গিয়ে বলছো, তার দোষটা অপরের কাছে গিয়ে যে অমুক এই করে, অমুক এই করে, অমুক সেই করে, তার খারাপ কথাটা বাইরে প্রচার করছো, অমুকের বউ এই, অমুকের ছেলে এই, অমুকের বাপ এই, অমুকের মা এই, তুমি তাকে বলছো না অমুক, হ্যাঁ সে ব্যক্তি এই করে, সে ব্যক্তি ওই করে, নানা রকম কথা, ও ব্যবিচার করে, ও সুদ খায়, ও ঘুষ খায়, ও মদ খায়, এই নানা রকমের কুকথা তাকে সরাসরি বলে নিষেধ না করে অপরের কাছে গিয়ে বেড়ায়। জেনে রেখো, যে অপরের দোষ ভেদ ধরে, আল্লাহ তাআলা তার দোষ ধরবেন, অধঃপর তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, যদিও সে নিজের ঘরে বসে থাকে। বাইরে গেলেই বেশি না ফেতনা, বাইরে গেলেই তার অপমান লাঞ্ছনার বেশি আশঙ্কা থাকে, কিন্তু আল্লাহ তাআলা তার দোষ ধরলে পরে তার ঘরের ভিতরে তাকে লাঞ্ছিত করবেন, যদিও সে ঘরের ভিতরে বসে থাকে। একজন জ্ঞানী ব্যক্তি, হাকিম ব্যক্তি এই গীবত ও পরচর্চা সম্পর্কে বলেন যে তা ফাসেকদের আতিথ্য, মহিলাদের বিলাস সামগ্রী এবং মনুষ্য কুকুরের খাদ্য। কি হলো কথা? ফাসেকদের আতিথ্য, আতিথ্য মানে হলো মেহমানের যে খাবার পেশ করা হয়, মেহমানের জন্য যে খাবার পেশ করা হয়। এখন মেহমানের জন্য যে খাবার আপনি পেশ করবেন, হয়তো আপেল পেশ করলেন, পেপসি পেশ করলেন, কিংবা চা পেশ করলেন, চায়ের সঙ্গে বিস্কুট দিলেন, ফাসেকদের এই শ্রেণীর এই খাদ্য হল কি? গীবত। তাদেরকে চা বিস্কুট লাগবে না, কি লাগবে? শুধু একটা লোকের সমালোচনা, সমালোচনা করলেই তাদের চা বিস্কুট হয়ে যায়, তাদের পেপসি হয়ে যায়। আর কাদের? মহিলাদের বিলাস সামগ্রী। মহিলারা ঘরে বসেই, শুধু একা তো হয় না, ঘরের মহিলাদের মধ্যে অথবা পাড়া প্রতিবেশী মহিলার মধ্যে কত শাঁখ চিরুনি এক ঘর থেকে অন্য ঘরে গিয়ে গোটা গ্রামের খবর, গোটা জামাতের খবর নিয়ে বেড়ায়, দিয়ে সেই ঘরে সমস্ত, অমুকে জানো, অমুকের বেটি রে হয়েছে, অমুকের বেটা রে হয়েছে, অমুকের এ হয়েছে, যত রকমের কথা এক এক শ্রেণীর মহিলা আছে, তারা অন্য বাড়িতে গিয়ে বলে বেড়ায়। বিশেষ করে বেপর্দা পরিবেশে এগুলো হয়। আর মনুষ্য কুকুরের খাদ্য, এক শ্রেণীর মানুষ আছে যারা কুকুরের ন্যায়, আর কুকুর নোংরা খেয়ে বেড়াতে, নোংরা ভোজি, পায়খানা খায়, ওই পচা জিনিস খায়, ওই যে খারাপ হাড্ডিগুলো খেয়ে বেড়ায়, পচা জিনিস খেয়ে বেড়ায় কুকুর। মানুষের মধ্যে এক শ্রেণীর কুকুর আছে যারা এই খাদ্য ভক্ষণ করে, গীবত খাদ্য, যারা লোকের গীবত করে নিজেদের পেট ভর্তি করে। সুতরাং কথাটা বড় দামি কথা, গীবত করা এক ক্ষতিগ্রস্ত ব্যবসা, যাতে গীবতকারী স্বকৃত পণ্য নোকসান করে ফেলে, ব্যবসা করতে গিয়ে পুঁজি হারিয়ে বসে। পক্ষান্তরে যার সে গীবত করে তার এতে লাভ হয়, যার গীবত করে তার লাভ হয়, তাই না? কেন বলছি? ওই গীবতকারীর নেকি প্রতিশোধমূলকভাবে ওই ব্যক্তিকে দান করতে হয়। এটা কখন করতে হবে? কিয়ামতের দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না সাহাবারা তোমরা কি জানো, আতাদরুনাল মাল মুফলিস, আতাদরুনাল মুফলিস, নিঃস্ব কাকে বলে জানো? সাহাবারা বললেন, ইন্নাল মুফলিস মিন উম্মতি মায়াতি না ইন্না মান লা মাতা আলাহু ওয়ালা দিরহাম। সাহাবারা বললেন, মুফলিস নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যার কোন সাজ সরঞ্জাম নেই, টাকা পয়সা নেই, সেই হচ্ছে মুফলিস। রাসূলুল্লাহ বললেন, না ইন্নাল মুফলিস, প্রকৃত মুফলিস, আসল মুফলিস হলো সেই, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বি সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত ওয়া ইয়াতি কদ শাতামা হাযা ওয়া কযফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। প্রকৃত নিঃস্ব হলো সেই যে কিয়ামতের দিনে আসবে আমার উম্মতের মধ্যে সেই লোক যে নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে, সবকিছু ভালো কাজ করে এসেছে, কিন্তু সে অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অমুকের মাল খেয়েছে অবৈধভাবে, অমুকের খুন খারাপা করেছে, রক্তপাত ঘটিয়েছে, সুতরাং একে তার নেকি থেকে দেওয়া হবে, ওকে তার নেকি থেকে দেওয়া হবে, যার গীবত করেছে তাকে তার নেকি থেকে দেওয়া হবে, যাকে মেরেছে তাকে তার নেকি থেকে দেওয়া হবে। নেকি শেষ হয়ে গেলে কি হবে? ফাইউতা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতে ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা আন ইয়ুকদামা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। নেকি শেষ হয়ে গেলে তখন এর গুনাহ নিয়ে, ওদের গুনাহ নিয়ে এর ঘরে চাপিয়ে দেওয়া হবে। লাভটা কার হবে? যার গীবত করা হয় তার লাভ হবে। এমন এক ব্যবসা যে ব্যবসায় গীবতকারী নিজের পুঁজি নষ্ট করে দেয়, লাভ হয় তার যার গীবত করা হয়, বর্ণনা করা হয়, বলা হয় আর কি। এটা কোন সহিহ হাদিসের কথা না। কিয়ামতের দিন যখন প্রত্যেকের আমল নামা বিতরণ করা হবে, তখন অনেকে বলবে, হে আল্লাহ, পৃথিবীতে আমি অমুক অমুক নেকির কাজ করেছিলাম, সেগুলো কই দেখছি না তো? আমি তো খুব ভালো ভালো কাজ করেছি, অমুক জায়গায় এই করেছি, অমুক জায়গায় মসজিদ দিয়েছি, অমুক জায়গায় মাদ্রাসা দান করেছি, অমুক জায়গায় এই করেছি, অমুক জায়গায় এই করেছি না, সেগুলো আমি দেখছি না, কি ব্যাপার, আমার নেকির খাতায় নেই কেন? তখন তাকে বলা হবে, তুমি লোকের গীবত করেছ, তার কারণে তা মুছে দেওয়া হয়েছে। তোমার আমল নামায় ছিল, কিন্তু লোকের গীবত করার জন্য মুছে দেওয়া হয়েছে। এই এই কথাটা ওই হাদিসের সমর্থক, যেখানে বলা হয়েছে যে গীবত করলে নেকি নষ্ট হয়ে যায়। ইব্রাহিম বিন আদম বলেন, হে মিথ্যায়নকারী, ইহলৌকিক সম্পদে তুমি তোমার বন্ধুদের প্রতি কার্পণ্য করো, নিজের ঘর থেকে কিছু দিতে কার্পণ্য করো, কৃপণতা করো, বখিলি করো, কঞ্জুসি করো, দশটা টাকা কি একশোটা টাকা কাউকে দেবে বখিলি করো, আর পারলৌকিক সম্পদে তুমি তোমার শত্রুদের গীবত করে নেকি দ্বারা তাদের প্রতি বদান্যতা করো। অনেক সময় করো কি, শত্রুদের কি করো, তাদেরকে দান করো, পারলৌকিক সম্পদ দান করো, দুনিয়ার সম্পদ দাও না বখিলি করো, আর আখেরাতের সম্পদ তুমি অপরকে দান করো। কোন সম্পদ বেশি বড়, দুনিয়ার সম্পদ না আখেরাতের সম্পদ? আখেরাতের সম্পদের তুলনাই হয় না, বিশাল সম্পদ, কিন্তু দুনিয়ার সম্পদ তুমি দাও না, আর অনায়াসে, অনিচ্ছাকৃতভাবে এবং খুবই অনায়াসে আখেরাতের সম্পদ তুমি লোকদেরকে বিলি করো। কিসের মাধ্যমে? গীবত করার মাধ্যমে। যখনই তুমি কারো গীবত করবে, তাকে তোমার আখেরাতের সম্পদ দেওয়া হবে, কিন্তু তুমি যাতে কার্পণ্য করো তাতে তোমার কোন ওজর নেই। দুনিয়া সম্পদ দাও না, এটাতে কোনো ওজর নেই, আর যাতে বদান্যতা করো তাতে তুমি প্রশংসিত নয়। যেতে তুমি যা তুমি দান করছো, আখেরাতে সম্পদ দান করছো, এতে লোকের প্রশংসা, এতে লোকের প্রশংসা হবে না, বরং এতে লোকে বদনামই করবে তোমার। দান করলে মানুষের নাম হয় না? হয় না। কিন্তু তুমি যে আখেরাতে সম্পদ দান করছো, এর জন্য কি তোমাকে প্রশংসা করবে, নাম করবে না? তোমার বদনাম হবে, লোকের গীবত করলে তোমার বদনাম হবে, তাহলে দুনিয়াতেও তোমার নাম হবে না, আখেরাতেও তোমার কাম হবে না। কত বড় খাসারা, লোকের গীবত করলে কত বড় নোকসান, কত বড় ক্ষতি। হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহির নিকট খবর পৌঁছল যে এক ব্যক্তি তার গীবত করেছে। কে? কার? হাসান বাসরি। শোনামাত্র তিনি ওই ব্যক্তির জন্য এক পাত্র বা এক ডালি খেজুর, সদ্যপক্ষ রুতাব যাকে বলে, রুতাব খেজুর, সুন্দর টাটকা খেজুর দিয়ে পাঠালেন এবং বলে পাঠালেন, শুনলাম তুমি আমাকে তোমার নেকি উপহার দিয়েছ, দেখছেন, শুনলাম তুমি আমাকে তোমার নেকি উপহার দিয়েছ, তাই আমি ইচ্ছা করলাম যে এই উপহারের বিনিময়ে তোমাকে কিছু উপহার দিই। আল্লাহ আকবার, তুমি আমাকে তোমার আখেরাতের সম্পদ দান করেছ, তাই তার দানের বিনিময়ে আমি তোমাকে দুনিয়ার সম্পদ দান করছি, গীবতের বিনিময়ে আমি তোমাকে খেজুর দান করছি, ক্ষমা করবে যেহেতু আমি তোমাকে যথার্থ প্রত্য উপহার দিতে পারিনি, কারণ মাফ করবে, তুমি যা দান করেছো তার বিনিময়ে আমি যথার্থ বিনিময় দিতে পারলাম না, তার জন্য তুমি ক্ষমা করবে। আল্লাহ আকবার, তার মানে তুমি আমাকে নেকি দিয়েছ আর আমি তোমাকে খেজুর দিলাম। কেমন শিক্ষা! যদি সে লোক জ্ঞানী হয় তো বুঝবে যে আমি কত বড় ক্ষতি করেছি, আখেরাতের সম্পদের বিনিময়ে দুনিয়ার সম্পদ। যাই হোক, এক ব্যক্তি হাসান বাসরিকে বলল, আপনি আমার গীবত করেন? তিনি বললেন, আপনি আমার গীবত করেন মানে আপনি আমার আমার বদনাম করছেন, কোথাও বদনাম করেছেন, গীবত করেছেন? তখন তিনি উত্তরে বললেন, আমার নিকট তোমার এত মর্যাদা নেই যে আমার জন্য নিজের পুণ্য তোমাকে, তোমার নিজের নেকি তোমাকে দান করব, এত মর্যাদা তোমার আমার কাছে নেই, আমি তোমার কেন গীবত করতে যাব, তোমার কি মর্যাদা আছে যে আমি তোমাকে আমার নেকি দান করব। ইবনুল মুবারক বলেন, যদি আমি কারো গীবত করতাম তাহলে নিজ আব্বা আম্মার করতাম, যদি আমি কারো গীবত করি তাহলে নিজের বাম্মায়ের করব। কেন? আমার নেকির, আমার যে নেকি, আমার যে পুণ্য, তার অধিক অধিকারী হচ্ছে আমার মা বাবা, কারণ তারা হচ্ছে জন্মদাতা, জন্মদাত্রী, তাই যদি গীবত করতে হয় নিজের মা বাপের করব, পরের গীবত করব না, কারণ আমার নেকি তাদের কাছে চলে যাবে। যাই তো মা বাপের কাছে যা, আসল উদ্দেশ্য তা না যে মা বাপের গীবত করব, উদ্দেশ্যটা কি যে কারোই গীবত করব না, কারণ গীবত করলে নিজের নেকি যার গীবত করা হয় তার কাছে চলে যাবে। কোন ব্যক্তির দেহ, দিন, পার্থিব্য কোন বিষয়, আত্মিক কোন বিষয়, আকৃতি, প্রকৃতি, বংশ, চরিত্র, সম্পদ, স্ত্রী সন্তান, পিতামাতা, ভৃত্য, পরিচ্ছদ, চালচলন, ভাব ভঙ্গিমা, প্রকৃতির কোন দোষ ও কুৎসা তার পশ্চাতে অন্যের নিকট মুখে বর্ণনা করা অথবা ইশারা বা ইঙ্গিতে বোঝানো গীবতের পর্যায়ভুক্ত। কোন ব্যক্তির দেহ নিয়ে হ্যাঁ তার দেহটা এরকম বিভিন্ন রকম আছে, এসব আমরা জানি সমাজে প্রচলিত, কারো দিন নিয়ে, কারো দেহ নিয়ে, কারো আত্মিক বিষয় নিয়ে, আকৃতি নিয়ে, প্রকৃতি নিয়ে, চালচলন নিয়ে নানা রকম কথা বলে ইশারা ইঙ্গিতে গীবত করা হয়। যদিও সেই দোষ তার মধ্যে থাকে তা বর্ণনা করা হারাম, যেটা আপনি বলছেন সেই দোষ থাকলে তাও বর্ণনা করা হারাম, যেহেতু সে তা অপছন্দ করে যে আপনি অন্য কারো কাছে বলেন, আর ওই দোষ তার মধ্যে থাকলে তবেই অপরের নিকট এটা কি বলা হয়, এটা গীবত বলা হয়, নচেৎ ওই দোষ না থাকলে এটা কি হয়, মিথ্যা অপবাদ হয়। আপনি তার একটা কথা বললেন, সেই একটা দোষের কথা বললেন অপরের কাছে, সেই দোষ তার মধ্যে আছে, এটা হলো গীবত। আর যদি না থাকে তাও আপনি আলোচনা করলেন, সেটা কি হলো, এটা অপবাদ দিলেন আপনি তাকে, আপনি তার জন্য অপবাদ দিলেন। আপনি একটা লোকের জন্য বললেন লোকটা অহংকারী, অমুক লোকটা অহংকারী, যদি সত্যপক্ষেই অহংকারী হয় আপনি যদি তার সামনে বলতেন এটা পছন্দ করত, নিশ্চয়ই না, রাখত। অপরের কাছে বললেন সে কি পছন্দ করে, না রাখবে। সুতরাং এটা হলো গীবত, সে অহংকারী, আপনি অমনের কাছে বলেছেন হ্যাঁ আমি তো যা বলছি তা সত্য বটে, সত্য বলেই এটা গীবত হলো, সত্য বলেই এটা গীবত হলো, আর সত্য যদি না হতো তাহলে অহংকারী বলে আপনি তাকে অপবাদ দিলেন। এই অপবাদের গুণা আলাদা আর গীবতে কি বলে এই পরচর্চা করার গীবত আলাদা। দোষ আছে সেই দোষ অপরের কাছে তার অনুপস্থিতিতে আলোচনা করা, এটা হচ্ছে কি গীবত, আর দোষ নেই আপনি বলছেন আলোচনা করছেন, এটা হচ্ছে কি অপবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাদরুনা মাল গীবা, তোমরা জানো গীবত কাকে বলে, যিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের সেই জিনিস অপরের কাছে উল্লেখ করা তার অনুপস্থিতিতে যা আলোচনা করতে সে অপছন্দ করে। ইনকানা ফিহি মা তাকুল ফাকাদ ইত্তাকতা, যদি ওই দোষ তার মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করলে, ওয়াইল লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, আর যদি সেই দোষ ওর মধ্যে না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে। এইভাবে কত রকম চর্চা গীবত চলতে আছে, অমোক নিজের বাপকে বাপ বলে না, একটু কথা কথায় কথায় বলে দিলেন অমোক নিজের বাপকে বাপ বলে না, সত্যি কি সে নিজের বাপকে বাপ বলে না, যদি সত্যিই হয় তাহলে এটা কি হল, আপনি তার পিছনে বললেন, তার পিছনে লিখলেন, লোকের মাঝে প্রচার করলেন, এটা কি হল, গীবত হল। আর যদি মিথ্যা হয়, অমুক বাপকে বাপ বলে না এই কথাটা যদি মিথ্যা হয় তাহলে তা কি হলো, এটা অপবাদ হল, তাকে অপবাদ দেওয়া হল। অপবাদের কমসে কম বুঝতে পারছেন, অপবাদ যদি চরিত্র বিষয়ে অপবাদ দেওয়া হয় আশির চাবুক লাগাতে হয় তাকে, আশির চাবুক লাগাতে হয় অপবাদের শাস্তি। একটা মানুষের পিছনে সে করেছে না করেছে না জেনে না শুনে লিখে দিলেন, বলে দিলেন বাস, আলোচনা করে দিলেন বাস, চামড়ার মুখে গুলি বেড়ে দিলেন বাস, চোখ বন্ধ করে, সে সত্যপক্ষে দোষটা যদিও থাকে তবুও এইভাবে পরচর্চা করা জায়েজ নয়। তাহলে যদি না থাকে তাহলে তাকে অপবাদ দেওয়া হয়। কিন্তু বুঝতেই পাচ্ছেন যে এমন মানুষ, যে মানুষ যখন অহংকারে নিজে উদ্বুদ্ধ উত্তেজিত হয়, হিংসায় উত্তেজিত হয়, তখন কি আসে আর কি বলে আর কি লিখে তার মাথা ঠিক থাকে না, মাথা তার খাওয়া যায়, হিংসাতে মাথা খাওয়া যায়, বিদ্বেষে মাথা খাওয়া যায়, লোকের ভালাই দেখে পরশ্রী কাতরতায় মাথা খাওয়া যায়, তখন মুখে যা আসে তাই লিখে, কলমে যা আসে তাই লিখে। আল্লাহুল মুস্তাআন, এরা হচ্ছে বড় অপরাধী, সমাজ বিরোধী, এরাই এদের শাস্তি হওয়া উচিত। যারা ইসলামী দেশে বাস করে তাদের অভিযোগ করে কাদের কাছে এদের শাস্তি হওয়া উচিত জেনে রাখবেন। পেছনে যেমন গীবত করা হয়, এই মসজিদে একটা লোকের সমালোচনা করলেন যে লোকটা আমাদের এই মজলিসে নেই, কিন্তু আমাদের এটা হলো গীবত তাই না, কিন্তু সেই লোকটা আমাদের মাঝেই আছে, আমাদের মাঝেই বসে আছে, কিন্তু তার ভাষা আলাদা, সে আমাদের ভাষা বোঝে না, ফলে আমরা নিজেদের ভাষায় তার বিরুদ্ধে কথা বললাম, সে কিছুই বুঝতে পারল না। এটা কি বদ নয়? বুঝতে পারলেন না? একটা কেরলার লোক আপনার পাশে বসে আছে, বাংলা বোঝে? এখন আপনি দুজনে বলতে লাগলেন, এ হ্যাঁ এটাকে এই করে এই করে, কিন্তু সামনেই আছে কিন্তু পেছনে নেই, সামনেই আছে কিন্তু আপনার ভাষা বুঝতে পারছে না। এটাও কি করা হলো? ওর পেছনে গীবত করা হলো, যদিও সে সামনে আছে, যেহেতু আপনার ভাষা বোঝে না। সুতরাং যেভাবেই হোক, যদি আপনি পরের নিন্দা করেন, সে সামনে থাক কিন্তু আপনার ভাষা বুঝছে না, গীবত হলো, কিংবা পেছনে থাক সে আপনার ভাষা বোঝে অথবা না বোঝে, সেটাও গীবত হলো। মানুষের দৈহিক গীবত করা, দৈহিক গীবত কেমন? যেমন কারোর নিকট তাচ্ছিল্য ভরে বলা, অমুক কানা, কানা এই বলে, লম্বু এই করে, মাটুলটা এই করেছে, গেঁড়ি বা গেঁড়া এই করে, কেলের কথা বাদ দাও, কেলে মানে, কেলে মানে কি? কালো, কেলে যে কালো, তাহলে কেলে এই কথা, কেলে মানে আপনি কি ঘৃণা করে তুচ্ছ করে আপনি অপরের কাছে বলছেন কেলে, ইঙ্গিত করে বলছেন কেলে, আরে মাঝি অমক করেছে, মাঝি মানে ওই যে কালো মাঝি, এইতাদি। এইভাবে আপনি দৈহিক ত্রুটি নিয়ে যদি কারো কাছে আলোচনা করেন, এটা গীবত। তার বংশ ধরে গীবত, যেমন তুচ্ছ তাচ্ছিল্য করে ঘৃণা ভরে বলছেন অজাত, এই অজাত এই করেছে, ছোট লোক এই করেছে, পাঠান এই করেছে, বিহারি এই করেছে, পছিয়া এই করেছে, ঠিক না? মানে ঘৃণা ভরে, তুচ্ছ ভরে, যেমন অবাঙালি যাতে বাঙ্গালি নে এই সাক্ষী আহে, বাঙ্গালি নে বলা, একদম তুচ্ছ ভরে, বাঙ্গালি বাঙ্গালি বলে না, বলে না, তুচ্ছ করে বলে। তেমনি আমাদের মাঝেও এমন লোক আছে যে বিহারি, পচিয়া, তারপর আরো অনেক কিছু অবাঙালিকে আমরা ঘৃণা করি, বাঙালিকে কাঙালিও বলি, তাই না? কাঙালি কোথাকার। এইভাবে মানুষের গীবত করা, এটাও গীবত করা। পেশা ধরে গীবত, যেমন তুচ্ছ ভরে বলা জোলা কোথাকার, হ্যাঁ অমক জোলা, জোলা জ্ঞান বুদ্ধি নেই, জোলা এই বলে, কসাই, পাইকের, তাঁতি ইত্যাদি। চরিত্রের গীবত, যেমন বখিল, অমক হচ্ছে বখিল, অমক অহংকারী, কাপুরুষ কোথাকার, আঁচল ধরা, আঁচল ধরা, ভেড়া ভেড়া লোকটা, ও চটরাগি, তিক্ষির তিক্ষির, একদম রাগি, খুব চটরাগি। দিন ধরে গীবত করা, যেমন চোর, অমক চোর, অমক মিথ্যুক, বেনামাজি, রিয়াকার, দেরেল, দেরেল, দেল কাকে বলে? দেরেল মানে যে এই দেয়াল ফুটো করা দেরেল না, দেরেল মানে কি? দাড়িওয়ালা, দাড়িওয়ালাকে কি বলে আপনার দেশে, কি বলে? ওই দেরেল, দেরেল এসছিল, হ্যাঁ দেরেল বলছে, দেরেল মানে কি? দাড়িওয়ালা, যে দাড়িওয়ালা, এখন তো তালেবান বলে দাড়িওয়ালাকে, কি বলে? তালেবান বলে, এদেশে কি বলে? মোতাওয়া, দাড়ি থাকলে মোতাওয়া, আরে মোতাওয়া মানে হচ্ছে, মোতাওয়া মানে কি? তা থেকে মোতাওয়া, যে ভালো লোক ভালো কাজ করে সেই মোতাওয়া, না না তা না, সে নামাজ পড়ুক আর না পড়ুক দাঁড়িয়ে আছে তাই মোতাওয়া, তাই না? এই যে দাঁড়িয়ে থাকলে আমাদের দেশে বলে সুফি, সুফি সাহেব, সুফি সাহেব কেমন আছেন, দাঁড়িয়ে আছে তাই, আর অমুসলিমরা তো চাচা বলে, দাঁড়িয়ে থাকলেই চাচা, সে দাদা ছোট হোক, বয়সে বড় হোক, ছোট হোক, বলে চাচা। আমি একদিন রোডে যাচ্ছি শহরে, এক ছেলে বলছে চাচা, চাচা বলে, চাচা বললি কেন রে? সে কিন্তু অমুসলিম, আমি চাচা বললি কেন, আমি কি দাদা হতে পারি না? বলছে দাঁড়িয়ে ওনাদেরকে চাচা বলে, মাশাআল্লাহ, রবি ঠাকুর কে তোর, রবি ঠাকুর চাচা? না ও তো, হ্যাঁ তাহলে মুসলমান হলে চাচা, তাই না? আর রবি ঠাকুর চাচা নয়, কারণ ওদের দাঁড়িয়ে আছে, রবি ঠাকুরের দাঁড়িয়ে আছে, তাকে চাচা বল না, তা না, মুসলমান হলে যারা দাঁড়িয়ে থাকে তাকে কি বলা হয়? চাচা বলা হয়, তুচ্ছ করে চাচা বলে, এটা যে তুচ্ছ, এই তুচ্ছ করা হচ্ছে পরের কাছে বললে এটা কি হয়? গীবত হয়। তারপর ধরুন পার্থিব বিষয়ে গীবত, যেমন লোকটা গোপে, বখাটে, গোড়ে, গোড়ে মানে কি? ঘুম থেকে উঠতে চায় না, ঘুমিয়ে থাকে, ভুঁড়ি মোটা, টেকো টেকো। আমি একদিন যাচ্ছি রাস্তায়, মাথায় চুল নেই, ওই পাশে যুবক বসে আছে এক কোণে, তো সেখানে আলোচনা করছে, ওই দেখ মিস্টার টাক চুল্লো, বুঝতে পারছেন, মিস্টার টাক চুল্লো, তার মানে কি? আমাকে তুচ্ছ করার জন্য একটা খেতাব বের করে নিল, দিয়ে আমাকে ছোট করে দিল। পরিচ্ছদে গীবত, যেমন লুঙ্গিওয়ালা, যারা প্যান্ট শার্ট পরে তারা লুঙ্গিওয়ালাদেরকে ঘৃণা করে, তাই না? যারা প্যান্ট শার্ট পরে শহরের লোক লুঙ্গিওয়ালাদেরকে ঘৃণা করে, যেমন শহুরেরা গেঁয়ো লোকদেরকে কি করে? ঘৃণা করে, গেঁয়ো, লুঙ্গিওয়ালা এ ঢিলা পায়জামাওয়ালা, যারা টাইট ফিট পরে তারা ঢিলা পড়লে দেখে কি ঢিলা পায়জামাওয়ালা, ওই যে অমুক ঢিলা পায়জামাওয়ালা ওই যে আছে, এবং সে তার সম্পর্কে লাগিয়ে দিল। এইভাবে আলখাল্লাওয়ালা, হ্যাঁ, অপরিচ্ছন্ন, অসভ্য ইত্যাদি বহু রকমের কথা আছে যা পিছনে বলে মানুষকে ছোট করা হয়। গীবত করা জিহ্বাতেই সীমাবদ্ধ নয়, শুধু আপনি মুখে বললেই গীবত হয়, আর ইঙ্গিতে ইশারা যদি বলেন তাহলে গীবত হবে না। ভাবে ভঙ্গিতে অভিনয় করে ভেঙচিয়ে খোঁটা মেরে অথবা লিখেও করা হয়, লিখে গীবত করা হয় হয় না হয় না। এসব বিরুদ্ধ পক্ষের অপমান এবং তাকে হ্যায় ও তুচ্ছ করার উদ্দেশ্য হলে তা গীবতের অর্থের অন্তর্ভুক্ত এবং হারাম, আর তা হচ্ছে কাবিরা গোনা। হুজুর, লোকে গীবত করে কেন? কেন গীবত করে, কি জন্য গীবত করে? খুব সহজ কথা, কারো প্রতি বিদ্বেষ, শত্রুতা অথবা রাগ থাকলে অন্তরকে ঠান্ডা করার জন্য, অন্তরের জ্বালা, অন্তর জ্বালাকে ঠান্ডা করার জন্য কি লোকের কাছে বলে বেড়ানো হয়, অমুক এই, অমুক তো, অমুক সেই, অমুক সেই, এইভাবে তার বিরুদ্ধে বলে বলে বলে বলে মনের রাগটাকে কি করা হয়, পানি করার চেষ্টা করা হয়, যাতে এক অবৈধ কর্ম অপর এক অবৈধ কর্মে উদ্বুদ্ধ করে এবং পাপের মাত্রা বেশি হয়ে যায়। আপনার মধ্যে হিংসা বা আপনার মধ্যে অহংকার আছে, সেই অহংকারের দাহটাকে মিটাবার জন্য আপনি কি করছেন, গীবত করছেন। শত্রুতা আছে এক ব্যক্তির প্রতি, এটা একটা পাপ, কিন্তু সেই পাপের দাহ আপনার ভিতরে দাউ দাউ করে জ্বলছে, সেই আগুনকে নিভানোর জন্য আপনি লোকের কাছে কি করছেন, গীবত করছেন। তার পাপের ওপরে পাপ, পাপে পাপ বৃদ্ধি করে, তাই না? পাপে পাপ বৃদ্ধি করে। বিজ্ঞানরা বলছে যেখানে পানি আছে সেখানে বেশি বৃষ্টি হয়, তাই না? পানি যেখানে আছে সেখানেই বেশি বৃষ্টি হয়, তেলও মাথায় তেল বেশি ঢালা হয়। পাপ একটা হলে পরে পাপ আর এক পাপকে আকর্ষণ করে, ঠিক এইভাবে। নম্বর দুই কারণ কি, বন্ধু মহল এবং সমবয়স্কদের আসর গরম করার উদ্দেশ্যে গীবতের সাহায্য নেওয়া হয়। আপোষের মধ্যে কি আর গল্প করব, তখন লাগিয়ে দিলেন, হ্যাঁ, অমুক অমুক অমুক থেকে শুরু করে কার না কার কথা, কথায় কথা বারে আগুনে বারে ঘি, তোমার মনে লাগলে পরে করব আমি কি, তা আপনি চালিয়ে দিলেন, চলতে চলতে থাকেন, চলতে থাকেন, এ এক এক চর্চা হলো, তারপর অমুক অমুক, তারপর অমুক হতে হতে এইভাবে আসর গরম করা হয়। আর সে আসরে কত নারী পুরুষকে তাদের মুখে নোংরা কর্ম করতে শোনা যায়, অমুক এই করেছে, অমুক এই, আপনি জানতেন না কিন্তু তাদের কাছ থেকে আপনি শুনতে পাবেন। নম্বর তিন, অপরের অপমান সূচক কথা বলে নিজের মান উচ্চতর করার উদ্দেশ্য গীবত করা হয়। অপরের অপমান সূচক কথা বলে নিজের মান উচ্চ করার জন্য গীবত করা হয়। যেমন, তার মানে আপনি বলতে চাচ্ছেন কি, যে ও ছোট আমি বড়। যেমন, আরে অমুক তো আলেম নয়, অমুক তো জাহেল, ও তো শিক্ষিত নয় অশিক্ষিত, তার মানে আমি শিক্ষিত আমি আলেম। অমুকের তো আমল নেই, আলেম হলে কি হবে, আমল নেই, তার মানে আমার আমল আছে। অমুক তো এই করে আর আমি তা করি না, এই বলে অপরকে ছোট করে নিজেকে সমাজে বড় করার উদ্দেশ্য হয়। তার অর্থ এই যে সে তার বিপরীত, আই এম হিরো, হি ইজ এ জিরো, আই এম হিরো, সে হচ্ছে জিরো। চার নম্বর, মজাক ঠাট্টা উপহাস করতে গিয়ে কারো গীবত করা হয়। একজনের মনকে খুশ করতে গিয়ে অপরের দোষ কীর্তন করে আত্মার তৃপ্তি আনা হয়। যেমন মেয়েদের খবর শোনেন, যখন এক অপরের স্বামীর আলোচনা করে তখন উপহাস করে, মানে এ করতে গিয়ে, এমনি মজাক করতে গিয়ে, উদ্দেশ্য কিন্তু গীবত করা না, উদ্দেশ্য কি, ভাবির সঙ্গে একটু মজাক করি, ভাবির বরটা কিন্তু দারুণ টেকি, তার সঙ্গে মজাক করেই বলছে, কিন্তু আসলে কি করা হলো, ভাবির স্বামীর কি করা হলো, গীবত করা হলো। হ্যাঁ, ভাবির স্বামীটা কিন্তু কেলেসোনা, কেলেসোনা মানে কি, কালো রঙের, তাই বলছে কেলেসোনা, একটু মজাক করেই বলছে, খুশ মেজাজেই বলছে, আপোষে উপহাস করেই বলছে, কিন্তু আসলে হয়ে গেল কি, ভাবির স্বামীর গীবত। এইভাবে পুরুষরাও করে, এক কথা বলতে গিয়ে, হ্যাঁ বুঝতেই পাচ্ছেন, মজাক করে বলছে, মজাক করে বলতে কিন্তু আসলে কি হচ্ছে, পাপ হয়ে যাচ্ছে। নম্বর পাঁচ, কারো প্রতি হিংসা বা ঈর্ষা, হিংসা বিশাল জিনিস, পৃথিবীর বুকে সর্বপ্রথম পাপ হিংসা আর অহংকার, কে করেছিল, পৃথিবীর বুকে সর্বপ্রথম পাপ হিংসা ও অহংকার, কে করেছিল, ইবলিস। হিংসা কার প্রতি, আদমের প্রতি, অহংকার কার প্রতি, আদমের প্রতি, খালাক্তানিমি নারিয়ুম ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছ, লোকে করেছ মাটি থেকে, তুচ্ছ তুচ্ছ, এ হল অহংকার। আর হিংসা কি, যখন জান্নাতে থাকলো যখন দেখবো তামাকে বের করে দিল, জান্নাতে যখন থাকলো যেমন মজাতে আছে, তখন হিংসা শুরু করলো, হিংসা করে তার স্ত্রীর কাছে গিয়ে নানা প্রলোভন দিয়ে জান্নাত থেকে বের করে দিল। প্রথম পাপ অহংকার অহিংসা পৃথিবীর ইতিহাসে ইবলিশ করেছিল, এই হিংসার ফলেও গীবত করা হয়। আপনি তার সঙ্গে পেরে উঠছেন না, হিংসা হচ্ছে, এখন লোকের কাছে তার কি করছেন, তাকে ছোট করার জন্য গীবত করে বেড়াচ্ছেন। অথচ মুমিনের হৃদয়ে ইমান ও হিংসা একত্রে জমা হতে পারে না, যার হৃদয়ে ইমান থাকবে তার ভিতরে হিংসা থাকতে পারে না। লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল ইমান ওয়াল হাসাদ, কোন বান্দার ভিতরে জমা হতে পারে না দুটো জিনিস, ইমান এবং হিংসা। নম্বর ৬, কোন যৌথকর্মে নিজের দোষ খালন করতে গিয়ে সঙ্গীর গীবত করা হয়। অথচ এক্ষেত্রে কেবল নিজের কথাই বলা উচিত, কোন একটা কাজকে হিসাব নিচ্ছে, মনে করুন আপনার সুপারভাইজার কিংবা আপনার আমির কিংবা আপনার মুদির, আপনার তিন চারজন কাজ করেন, আপনি নিজের সাফাই গাইছেন যে আমি এই করেছি, আমি ওই করেছি, আমি এটা করেছি, আমি এটা করি নেই, সাফাই গাইছেন, তার মানে কি অন্যজনা এটা করে, অন্যজনা এটা করেনি, আপনি নিজেরটা সাফাই গাইছেন, কিন্তু আপনি নিজের কথাটা বলেন, অপরের কথা অপরের ইঙ্গিত করা দরকার নেই। কিন্তু অনেক সময় নিজের দোষ খালন করতে গিয়ে অপরের গীবত ইঙ্গিতে করে দেওয়া হয়। নম্বর ৭, অধিক অবকাশ অবসর ও কর্মহীনতার দরুন গীবতের মধ্যে সরগরম হয়ে ওঠে। এই জন্য দেখবেন যারা সাধারণত বেকার, যারা সাধারণত বেকার, যাদের কাজ ধান্দা নেই, বেকার মানে কি, কার মানে কাজ, কার হচ্ছে ফার্সি শব্দ, এর বাংলায় ব্যবহার হয়, কার মানে ফার্সি কাম কাজ, আর বেকার মানে কাজহীন কর্মহীন, যাদের কর্ম নেই, যারা বেকার ছেলে, তারা কাজ পায় না, তারা দেখবেন গ্রামে যদি হয় তো গ্রামে ব্রিজের উপরে বসে আছে, কিংবা ওই যে বাঁশের মাচা করে না তার উপরে বসে আছে, কিংবা কোথাও আড্ডা দোকানে আড্ডা দিচ্ছে, চায়ের দোকানে আড্ডা দিয়েছে পাঁচ সাতজন, আর সেখানে কথা চলে কি, অমুকের মেয়ে আর অমুকের ছেলে, অমুকের মেয়ে আর অমুকের ছেলে, এই সব চর্চা একের পর এক হয়ে থাকে। তাহলে বোঝা গেল কি, বেকারত্ব বা অবসরপ্রাপ্ততা বা অবসরপ্রাপ্তি এগুলো কি করে মানুষকে গীবতে উদ্বুদ্ধ করে, সময় পাস করে, টাইম পাস বলে না, টাইম পাস, ট্রেনে গেলে বাদাম ওলারা বাদাম বিক্রি করে, বাদাম খান টাইম পাস করুন, তাই না, টাইম পাস মানে ট্রেনে লাগে বাদাম খান আর টাইম পাস করুন, যে বসে আছেন কাজ ধান্দা নেই, টাইম পাস করতে হবে, তো তার জন্য টাইম পাস করার জন্য গীবতের বাদাম খায় এরা ছেলে ছেলে, এক একটা লোক ছেলে আর খায় গোস্ত খায় আর টাইম পাস করে। তাই তো পুরুষদের তুলনায় মহিলারা এই পাপে বেশি ভুক্তভোগী, তারা এই পাপ বেশি করে থাকে, কারা, মহিলারা, যেহেতু তাদের কাজ নেই, তারা ঘরের ভিতরে থাকে, আর পাড়ার একটা মহিলা এলো কিংবা এ পাড়ার মহিলাতে গেল, বাস শুরু হয়ে গেল, সেখানে চর্চা শুরু হয়ে গেল, পরচর্চা পরনিন্দা। নম্বর ৮, যার গীবত করা হয় তার নৈকট্য এবং মনোরঞ্জন অর্জনের উদ্দেশ্যে গীবত করা হয়। আপনি যার কাছে গীবত করছেন তার মনোরঞ্জন চাচ্ছেন, আপনার মুদি, আপনার সুপারভাইজার, তাকে আপনি তার মনস্তুষ্টি চাচ্ছেন, তাকে সন্তুষ্ট করতে চাচ্ছেন, এই জন্য জানেন অমক কাজ করে না, জানেন ও এই করে, ও এই করে, তার মানে আমি হচ্ছি নম্বর ১, আর অমক এই করে, অমক সেই করে, না লোকের সব সময় অভিযোগ নিয়ে আসে তার মনকে সন্তুষ্ট করার জন্য, তাকে বড় করার জন্য, ফলে যাতে সে তুষ্ট হয়ে আপনার প্রমোশন বাড়ায়, আপনার বেতন বাড়ায়, আপনার কি বলে আপনাকে বেশি ভালোবাসে, আপনাকে হালকা কাজ দেয়, আপনাকে ছুটি দেয়, আপনাকে যত রকমের সুবিধা আছে দেয়, আর অপরকে যাদের গীবত করলেন তাদের ভাগটা কি হয়, গোল্লাই যায়, এমন হয় না, হয় না, স্বাভাবিক। সুতরাং তার মনকে সন্তুষ্ট করার জন্য আপনি গীবত করলেন আপনার মুদিরের কাছে, আপনার বাড়ির পরিবারের মানে যে গুরু যাকে বলে বা প্রধান তার কাছে কিংবা সুপারভাইজারের কাছে, এরকম করা হয় যাতে সে নিজে তার নিকট অধিকতর উচ্চ মান লাভ করে। চাকরি স্থলে চাকরি যে একসঙ্গে একই অফিসে বহু লোক কাজ করছে, যে চাকরির যে ম্যানেজার সেই ম্যানেজারের কাছে গিয়ে আপনি আপনার সহকর্মীর কি করছেন, গীবত করছেন, চর্চা করছেন, কি জন্য, যাতে করে সে আপনার প্রতি সন্তুষ্ট হয়। নম্বর ৯, পাপাচারীদের উভয় বিস্ময় প্রকাশ করতে, উভয় পাপাচারীদের উপর বিস্ময় প্রকাশ করতে গিয়ে নিজে গীবতে পড়া হয়, অথবা কারো প্রতি দয়া প্রকাশ করতে গিয়েও গীবত করা হয়। কেমন করে, উফ কি বুঝি হব না, কি যুগ এলো, এই যুগে এই হয়েছে জানো, পাড়াতে অমক ছেলে এই করেছে, আপনি করতে গেলেন কি, যে এই পাপটা খুবই বড়, কিন্তু মাঝখানে কি করে বসলেন, গীবত করে বসলেন, আর দয়া করতে গিয়ে, দয়া করতে গিয়ে একটা মানুষের প্রতি দয়া করলেন, গীবত করলেন, আরে বলো না মিয়া তার ঘরে খাবার নেই, কিছু নেই, হ্যাঁ সে এমন ব্যক্তি, ঘরে একটা কাজ করে না, বেকার ছেলে, তাকে যদি আমি না দিই তো সে খেতে পারে না, আপনি দয়া প্রকাশ করছেন, কিন্তু আসলে কি করলেন, তার সে বেকার, সে কর্মহীন, সে অলস, সে অমক, এইসবগুলো করে আপনি গীবত করলেন, অথচ দয়া প্রকাশ করতে গিয়ে গীবত করা হয়ে গেল। এই বিভিন্ন কারণ আছে যে কারণে মানুষ গীবত করে থাকে। এখন শুনুন, গীবতে অংশগ্রহণ করা কি, আপনার কাছে গীবত করা হলে আপনার উচিত কি? আপনার কাছে যখন আমি অন্যের পরচর্চা করব, নিন্দা করব, তখন আপনার উচিত কি? যার নিকট গীবত করা হয় তার কখনোই উচিত নয় সেও গীবতকারীর কথায় সায় দিয়ে তার সমর্থন করে, নাহলে পরে সে গীবতকারীতে সামিল হয়ে যাবে। তাতে সম্মত হয়ে তাকে উৎসাহিত করে, তার কথা সত্যায়ন করে, অথবা তার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে ওই গীবতে অংশগ্রহণ করে, মনোযোগ দিয়ে শ্রবণ করে। যদি আপনি চান বাধা দিতে না পারেন, শোনেন না, আচ্ছা ভাই ওর কথা বাদ দেন, আপনি অন্য কথা বলুন, সহজ ভাবে ঠান্ডা মাথায় আপনি ওর কথা বাদ দেন, আমার অন্য কথা বলুন। একজন হচ্ছে কি বলতে, হ্যাঁ অমুক মিয়া এই অমুক, খাস কথা বাদ দেন, আপনি অন্য কথা বলুন। এইভাবে আপনাকে বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে। তার উচিত এসব না করে তার ওই মুসলিম ভাইয়ের পক্ষ হতে প্রতিবাদ করেন, যদি পারেন প্রতিবাদ করেন। আপনি তার বিরুদ্ধে বলছেন জানেন সে তো ভালো লোক, আপনি হচ্ছেন খারাপ, পারবেন প্রতিবাদ করতে? ভালো কথা, এটা খুব ভালো কথা। দোষের অজুহাত পেশ করা, ও এর কথা বলছেন হয়তো বা এরকম, না মিয়া জানেন না ও এরকম, না না না হয়তো বা এরকম হয়েছে, আপনি তার দোষ খালন করার চেষ্টা করবেন। যার গীবত তার নিকট করা হচ্ছে, নচেত সেও গীবতকারী পাপে সমান ভাগী হয়ে যাবে। পক্ষান্তরে যে ব্যক্তি তার ভয়ের সম্ভ্রমে সপক্ষে অপরের প্রতিবাদ বা খণ্ডন করে, আল্লাহ কেয়ামতের দিন তার উপর থেকে জাহান্নামকে ফিরিয়ে নেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান যাব্বা আন ইরদা আখিহি বিল গীবা কানা হাক্কান আলাল্লাহি আন ইউতিকাহু মিনান নার। যে ব্যক্তি তার ভাইয়ের মাংসকে গীবতের খাওয়া হতে রক্ষা করবে, আল্লাহ অবশ্যই তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। যদি গীবত থেকে তাকে রুখতে পারেন, এক ভাইয়ের গীবত হচ্ছিল, তার যদি আপনি রুখতে পারেন তাহলে আপনি তাকে কি করলেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করলেন। অন্য এক শব্দ আছে, কান আল্লাহ হেজাবাম মিনান নার, এই কাজটা তার জাহান্নামের পর্দা হয়ে যাবে। আর অন্য এক শব্দে আছে, রাদ্দাল্লাহু আনওয়াজহিহি নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে রাখবেন। আপনি কি করলেন, আপনি আপনার ভাইয়ের গীবত করা হচ্ছিল, আপনি খণ্ডন করলেন, না মিয়া তুমি এটা বলছো ঠিক না, অমুক এই, না না না এটা বলছো তুমি ঠিক না, তুমি জানো সে। যদি আপনি তার পজিশনটাকে বজায় করতে পারেন, তার সম্মানকে, তার মর্যাদাকে যথাস্থলে বহাল করতে পারেন, তাহলে কাল কেয়ামতের দিনে আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন, আল্লাহ তাআলার ওয়াদা। কিন্তু যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, কমসে কম অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। যে কথা, যে কথা আপনাকে বলছে সে আপনার থেকে বড়, সে জান্দ্রেল, তার প্রতিবাদ আপনি করতে পারবেন না, তার ঘৃণা করুন অন্তর দিয়ে। কর্ণপাত না করে, মজলিস ত্যাগ করে আপনি চলে যান, যদি পারেন তো সেই মজলিস ত্যাগ করে যান। কারণ আল্লাহ তাআলা বলছেন যে যখন দেখবে যে এই সামনে কোন কথা হচ্ছে, আল্লাহর আয়াত নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ হচ্ছে, ফালা তাকউদু মাআহুম, তোমরা তাদের সঙ্গে বসবে না, হাত্তা ইয়াকুযু ফি হাদিসিন গায়রি, যখন এছাড়া অন্য কথা বলে, ইন্নাকুম ইযা মিসলুহুম, যদি তোমরা উঠে চলে না যাও, বসে থাকো, তাহলে তোমরা তাদেরই মতো, বসবে কেন? এসে কি আপনি রুমে এলেন, টিভি চলছে, টিভিতে নোংরা ছবি চলছে, আপনি বললেন না বা বললেন দিয়ে বসে গেলেন, দিয়ে বসে আপনিও দেখতে লাগলেন, তাহলে ফাইন না তুমি দাম মেসল, আপনিও তার মতো হয়ে গেলেন। হয়তো একবার বললেন সে শুনল না, তারপরে আবার আপনিও সেখানে বসে থাকে দেখতেন। যদি আপনার মনে আপনি যদি সত্যই ভালো লোক হতেন, তাহলে সেখানে কমসে কম বসতেন না, শুনল না শুনল না, আপনি বেরিয়ে যান সেখান থেকে। বসে যাওয়ার মানেই হচ্ছে যে আপনি সেই পাপের ভাগী হয়ে গেলেন। হুজুর, এমন কোন গীবত আছে যে গীবত করা জায়েজ, যে গীবত করা বৈধ আছে? কার কার গীবত করা বৈধ? গীবত হারাম হলেও কিছু লোকের এবং কিছু কারণে গীবত করা জায়েজ। যেমন, কারো নিকটে অত্যাচারিত হলে শাসকের নিকট নালিশ করা। আপনি গেলেন কোর্টে, গেলেন থানাতে, গেলেন বললেন আমার গ্রামের অমক অমক সে আমার এই অত্যাচার করছে, সে আমার, এটা তো গীবত তাই না? কিন্তু এটা জায়েজ, বিচার নেওয়ার জন্য জায়েজ। নম্বর দুই, কারো অশ্লীল কাজে বাধা দিতে এবং কারো অন্যায়ের প্রতিবাদ করতে, কারো সহায়তা নিতে তার নিকট ওই ব্যক্তির গীবত করা। এক মস্তান সে আপনাকে ছাড়বে না, এক জান্দ্রিল সে আপনার পেছনে লেগে আছে, সে আপনার ক্ষতি করবে, সে আপনার বিভিন্ন রকম, তখন আপনি একজন সবল মানুষের কাছে গিয়ে বললেন, ভালো মানুষের কাছে গিয়ে বললেন, ভাই অমক এই আমার পেছনে লেগেছে, দেখো এই করছে, তুমি আমাকে সহযোগিতা করো, দেখো দমন করতে পারি, আরে এটা গীবত না। নম্বর তিন, মুফতি বা আলেমের নিকট জুলুম ও অন্যায় সংক্রান্ত কোন বিষয়ে ফতোয়া নিয়ে অন্যায়কারীর গীবত করা। জানেন অমক এই করেছে, সে আমার প্রতিবেশী কিন্তু সে আমার সাথে এই করে, আমার বাড়িতে নোংরা ফেলে, আমার দরজাতে নোংরা করে রাখে, আমার দরজার সামনে গাড়ি রাখে, আমার এই করে, এটা বলতেই হবে, যাতে করে আলেমের কাছে ফতোয়া নেবেন যে এর হুকুম কি, সে যে এটা করে এটা কি জায়েজ, এরকম ফতোয়া জিজ্ঞেস করার জন্য যদি কারো কথা উল্লেখ করা হয়, তাহলে সেটা গীবতের পর্যায়ভুক্ত না। কোন ব্যক্তির অনিষ্ট মন্দ হতে কোন মজলিসকে সতর্ক করা সাবধান হতে গীবত নয়। কেমন? এই মিয়া, তোমাদের গায়ে এক লোক এসছে, জানো তার নাম কি? অমুক। জানো অমুক গ্রামে এই করেছে। আমার গ্রামে এক ইমাম এলো, তো ইমামকে রাখা হলো মসজিদে। তখন আমাকে একজন টেলিফোন করে বলছে, হুজুর জানেন ওই লোকটা অমুক গ্রামে ছিল আগে, সে ওই গ্রামকে দুভাগ করে দিয়ে এসেছে, সাবধান। এটা গীবত? গীবত, কিন্তু এটা জায়েজ। কেন? যাতে করে আপনারাও ওই ওর কথা মতে আবার আপনার গ্রামটাকে দুই ভাগে ভাগ না করে দেন। এটা কি? সতর্ক করা, সাবধান করার জন্য। যেমন বিদাতি, অশুদ্ধ হাদিস বর্ণনাকারী, সাক্ষী, লেখক, বক্তা প্রভৃতির ব্যাপারে মানুষকে সাবধান করা। হাদিসে বলা হয় না, হয় না যে হাদিসটা জয়ীফ? কেন না? অমুক রাবি দুর্বল, অমুক মিথ্যুক বলা হয় না, হয় না? এগুলো গীবত না? গীবত। কিন্তু কেন বলা হয়? যাতে হাদিসটা কি হয়, শুদ্ধ হয়। তেমনি একজন বিদাতি লোক আছে, সে বক্তৃতা করে, বক্তৃতায় আল ফাল বকে যায়, হাদিস বিরোধী কথা বলে যায় এবং এমন গাল গল্প করে যেগুলো একদম অবান্তর। তখন সেই বক্তার জন্য যদি বলা হয় যে অমুক বক্তার ক্যাসেট শুনবেন না, অমুক ক্যাসেট শুনলে পরে কি হবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, এটা কি? এটা গীবত, কিন্তু জায়েজ গীবত। অমুক লেখকের বই পড়বেন না, অমুক ক্যাসেট শুনবেন না, এই এইগুলো যদি বলা হয় সাবধান করার জন্য, যাতে আপনার ঈমান ভালো থাকে, নষ্ট না হয়, এটা গীবত, কিন্তু গীবত জায়েজ গীবত। কেউ কারো বিষয়ে তার সাথে বৈবাহিক সম্পর্ক জোড়ার জন্য অথবা তার প্রতিবেশ গ্রহণ করার জন্য অথবা কোন ব্যবসায় অংশগ্রহণ করার জন্য পরামর্শ চাইলে, তখন কিন্তু পরামর্শ দিতে হবে, গীবত। গীবত কিন্তু জায়েজ। যেমন আপনার গ্রামে অমুক ছেলেকে চেনেন? বলছি হ্যাঁ চিনি। বলছি আমার বোনের সঙ্গে তার বিয়ের কথাবার্তা হচ্ছে, ছেলেটা কেমন বলুন তো? জানেন না হুজুর, ও গ্রামে আপনার না, ওর সাথে কাজ করবেন না, জানেন ওর অনেক সম্পর্ক আছে, অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। এটা কি গীবত না? গীবত, কিন্তু জায়েজ। কেন? আপনি একজন মুসলিম ভাইকে সতর্ক করছেন, কারণ সে বিবাহের পরেও হয়তো হ্যাঁ এভাবে সম্পর্ক থাকবে, আপনার বোন কষ্ট পাবে, এটা জায়েজ। তখন আপনি গোপন করবেন চলবে না? কারণ যদি আপনার কাছে পরামর্শ নেওয়া হয়, আপনি যদি গোপন করেন, তাহলে আপনি হচ্ছেন খেয়ানতকারী। খেয়ানত করবেন না, আপনার দুদিকে পাপ, উভয় সংকট, এটাও পাপ ওটাও পাপ, গীবত করাও পাপ আর খেয়ানত করাও পাপ। কিন্তু এইটা বেশি পাপ যদি আপনি গোপন করে তাকে আপনি ফাঁসিয়ে দেন। ফাঁসিয়ে দিলেন, বাস, মেয়ের বিয়ে দেওয়ার সময় কিংবা ছেলের, হ্যাঁ আমার ভাইয়ের বিয়ে বা আমার ছেলের বিয়ে দিচ্ছে অমুক বাড়িতে, অমুক মেয়েটাকে আপনি চেনেন? হ্যাঁ চিনি। কেমন? আপনি খারাপ জেনেও যদি বলেন ভালো, তো মিথ্যা হলো না? হলো না। এক মিথ্যা বলা হলো, দ্বিতীয় কথা খেয়ানত করা হলো। আপনার ভাই আপনার কাছে পরামর্শ চাইলে আপনি আমানতে খেয়ানত করলেন, আর তার সত্ত্বেও যদি মেয়েটা দুশ্চরিত্রা হয়, তার ছেলের সঙ্গে বিয়ে লাগিয়ে দিয়ে মেয়েটা ছেলেটাকে আপনি ফাঁসিয়ে দিলেন, সে হয়তো ভালো লোক বেচারি, আর এই খারাপ মেয়ে তার ভাগে পড়লো, এর মূলে হচ্ছেন আপনি। সুতরাং এক্ষেত্রে আপনি পরিষ্কার বলে দেবেন যে না, মেয়েটা এই ভালো অথবা খারাপ, যেটা আপনি জানেন পরিষ্কার বলে দেবেন। খারাপ হলেও সেটা গীবত হবে না, কারণ এই গীবত করা জায়েজ। প্রতিবেশ গ্রহণ করার জন্য, ভাই আমি অমুক জায়গায় জায়গা নিচ্ছি, বাড়ি করবো ভাবছি, আর আপনি জানেন যে ওই আশেপাশে প্রতিবেশীর লোকরা হচ্ছে চোর, ছেঁচোর, গুন্ডা, বদমাশ ইত্যাদি, আপনি তাকে বলেন ওখানে বাড়ি করেন না, তাহলে তার খবর আছে, খবর দেন, বলে দেন। তারপর ব্যবসায় অংশগ্রহণ, আমি একটা ব্যবসা করবো ভাবছি, কার সাথে? না অমুকের সাথে। এই অমুক সাথে যাবেন না, খবরদার। হঠাৎ করে শুনলেন যে অমুক অনেক টাকার ঋণ দিচ্ছে একটা লোককে, খবরদার ওকে ঋণ দেবেন না, বলে না? বলে না অনেকে, ওকে ঋণ দেন না হুজুর, ভাত খুব ভারী, শোধ করতে চায় না, বলে না? বলে না। এটা গীবত কিন্তু জায়েজ, কেন? তাকে সতর্ক করা হয়। ছেঁচোর, ঋণ শোধ করতেই চায় না, এইভাবে যদি বলা হয় তো এগুলো গীবত হয় না। এবারে কেউ কিছু ক্রয়কালে ধোকার পরে মন্দ বা ত্রুটিপূর্ণ জিনিস ক্রয় করতে থাকলে কেতাকে সাবধান করা। আপনি শুনছি না কি ওই জায়গাটা নিয়েছেন? হ্যাঁ জানেন তো ওই জায়গাটা গন্ডগোল আছে, এই জায়গাটা গন্ডগোল আছে বলে আপনি ভাঙিয়ে দিলেন, ভাঙিয়ে দিলেন, কিন্তু কিন্তু তাকে সাবধান করলেন, কারণ ওই জায়গাটা কিনলে পরে জায়গাটা গন্ডগোলের জায়গা, পরে আপনিও দখল পাবেন না। তো এটা কি? এটা বলা হচ্ছে ওয়াজিব। কোন তালেবে ইলমকে ফাঁসে কথা বিদাতির নিকট ইলম অনুসন্ধান করতে দেখলে তাদের অবস্থা বলে তালেবে ইলমকে সাবধান করা। আরে তুমি কার দর্শে বসো? অমুকের দর্শে যেও না, খবর দাও, অমুকের দর্শ জানো তো, অমুকে এই বলে, ভুল ভাল বলে, ওর দর্শে বসবে না, ওর কাছে যেও না, অমুক মাদ্রাসায় পড়ো না, ভালো মাদ্রাসায় যাও। এটা গীবত, কিন্তু সাবধান করার জন্য এটা বলা জরুরি। প্রকাশ্যে বিদাত ও পাপে লিপ্ত হয় এমন ব্যক্তির গীবত করে কেবল ওই প্রকাশ্য বিদাত ও পাপ বিষয়ে মানুষকে সাবধান করা। যে বিষয়ে একটা লোক প্রকাশ্যে যে হ্যাঁ অমুক লোকটা এই ব্যবচার করছে, কি ব্যাপার, লোকটা তোমার বাড়ি আসা যাওয়া করছে, কি ব্যাপার? তো বলছে আসে বন্ধু বান্ধব হিসাবে, কিন্তু মনে রেখো ওর চোখ কিন্তু ভালো না, তার মানে কি, তোমার বোন থাকলে, তোমার মেয়ে থাকলে, তোমার স্ত্রী তো থাকবেই, সাবধান। এইভাবে যদি সেই পাপের কথাটা বলে দেওয়া হয়, গীবত কিন্তু সাবধানমূলক। মন্দ নামে কেউ সুপরিচিত হলে তার অপমান উদ্দেশ্য না করে সহজে পরিচয় দেওয়ার জন্য তার নিকট ওই নাম উল্লেখ করা। যেমন আপনার গ্রামের একটা লোক খাঁদা বলে পরিচিত, যদি কাউকে খাঁদা বলা হয় এটা ভালো না খারাপ? খারাপ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালমিজুল, তোমরা মন্দ নামে ডেকো না। কিন্তু ছোটবেলা থেকে তার বাপ মাই খাঁদা খাঁদা হাঁদা ভোঁদা বলে ডেকে ডেকে ডেকে ডেকে অভ্যস হয়ে গেছে। এবারে গ্রামে যদি আপনি যান, গিয়ে যদি বলেন মুজিবুর রহমানকে চেনো, মুজিবুর রহমানকে, তো আপনি চিনতেই পারবেন না। যখন হাঁদাকে চেনো তখন হ্যাঁ হাঁদা, হ্যাঁ চিনি, অমুক পাড়ায় বাড়ি। এখন হাঁদা বললে যদি চিনে লোকে, তো আপনাকেও হাঁদা বলতে হবে, আর সেটা গীবত নয়। যখন পরিচিত হয়ে যাবে, যেমন অনেকে হাঁদা নামে পরিচিত হয়ে যায়, অনেকে খোঁড়া নামে পরিচিত হয়ে যায়, এইভাবে যদি পরিচিতি লাভ করে, কালো গেঁড়া, গেঁড়া দেখেছেন, গেঁড়া নাম হয়ে যায় অনেকের লোকের, গেঁড়া, হ্যাঁ গেঁড়া কই এলো না, কই কালো এলো না, কই কালু এলো না, এসব এক একটা কি হয়ে যায়, নাম হয়ে যায়। যখন নাম বলে পরিচিত হয় তখন অপরের কাছে গেঁড়া কালো খাঁড়ো এসব বলা কোনো সমস্যা নেই, তখন গীবত হয় না। কিন্তু এই সব কথা বলার ক্ষেত্রে কতক বিষয়ে খেয়াল রাখা অবশ্যই উচিত। যেমন নিয়ত যেন মন্দ না হয়। আপনি কালো কালো বলে হ্যাঁ কালো এসেছিল বা কালো গেছিল বললেন আপনি, কিন্তু নিয়ত যেন আপনার তাকে ছোট করা না হয়, আল্লাহর দিনের স্বার্থে যেন বিশুদ্ধভাবে ওই গীবত হয়। উক্ত সকল ক্ষেত্রে যে ব্যক্তিবিশেষের গীবত করা হয় তার নাম যথাসম্ভব উল্লেখ না করা হয়। আপনি যথাসম্ভব চেষ্টা করবেন, একটা কথা বলছেন, পাপের কথা বলছেন, চেষ্টা করবেন যাতে করে ওর নাম উল্লেখ না করা হয়। কিন্তু যে ত্রুটি বর্ণনা করা যথেষ্ট কেবল সেটাই বলে শেষ করবেন, অন্য ত্রুটি বলবেন না। অভিযোগ করতে গিয়ে আপনি অভিযোগ করছেন কিন্তু তার অন্যান্য ত্রুটি আপনি উল্লেখ করবেন, এটা জায়েজ না। এই ধরনের গীবত করার উপর লাভের চেয়ে নোকসান যাতে অধিক না হয়ে যায় সেদিকে সম্পূর্ণ খেয়াল রাখতে হবে। লোকে যাকে গীবত ভাবে না অথচ তা গীবত, এমন অনেক প্রকার কথা সমাজে প্রচলিত আছে যা সাধারণত মানুষ ব্যবহার করে থাকে এবং তা যে গীবত তা তারা বুঝতে পারে না অথবা কিছুই মনে করে না। যেমন কোন ব্যক্তি প্রসঙ্গে কথা শুনতে শুনতে বা বলতে বলতে বলা, আল্লাহ নির্লজ্জতা থেকে পানাহ দেখ বাবা, গুমরাহি থেকে পানাহ চাই। এতক্ষণ কার কথা হচ্ছিল? একজনের কথা হচ্ছিল। আপনি তখন হাই নিঃশ্বাস ফেলে বলল আল্লাহ পানাহ দেখ, তার মানে কি, হ্যাঁ অমুক লোকটা বুঝতে পারছেন গুমরাহ ভ্রষ্ট, ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, কিন্তু লোকে এটা গীবত মনে করে না, আসলে গীবত। কিছু লোক এই করে জানেন, কিছু আলেম এই করে, কিছু লোক আছে এই করে, অথচ যাকে আপনি বলছেন সে যদি কিছুর মানে বোঝে যে অমুক আর অমুক, তাহলে এটা গীবত। যেমন অনেকে বলে লোকের নাম না নিলে গীবত হয় না, কিন্তু যাকে আপনি বলছেন বলা মাত্রই কিছু কিছু করে বলছেন সে বোঝে যে কিছুর উদ্দেশ্য কে, নাম আপনি নেন নাই তবুও সে বুঝতে পারছে যে অমুক, এটা কি হয়ে যাবে, গীবত হয়ে যাবে। আরে অমুক পণ্ডিত বলছে, অমুক আমাদের অমুক বড় মৌলবী, অমুক আল্লামার ফতোয়া বটে, অমুক মাদানী, হ্যাঁ এইভাবে অমুক সাহেব, অমুক আমির, এইরকম বলে ইঙ্গিত করে ব্যঙ্গ করে যদি বলা হয়, টিস মেরে বলা হয়, অমুক পর্দা বিবি, আরে হাজি বিবি, মেয়েদের জন্য বলা হয় হিট মেরে তুচ্ছ করে, এগুলো হচ্ছে গীবত। সাধারণ পাপীর সাধারণ সমালোচনা করা হচ্ছে গীবত, আমরা গীবত না মনে করলেও আসলে গীবত। সাধারণভাবে আপনি প্রচার লোকের কাছে প্রচার করছেন অমুক সুদ খায়, অমুক ঘুষ খায়, অমুক পাপ কর কি বলে মদ খায়, এগুলো চর্চা করা মনে করেন না যেটা ভালো জিনিস। কিন্তু ওই যে বললাম যে যে উদ্দেশ্যে, যদি উদ্দেশ্য ভালো হয়, কারো কাছে সাহায্য চাইতে যান, কাউকে অভিযোগ করতে যান, আলাদা কথা, কিন্তু সাধারণ মজলিসে আলোচনা করা এটা কি গীবতের পর্যায়ভুক্ত। অমুক বাঙাল বিহারি পছিয়া গেঁয়ো প্রভৃতি ঘৃণা বা তাচ্ছিলের সাথে বলা এসব কিছু গীবতের পর্যায়ভুক্ত। আমরা নাম নিয়ে অনেকে এরকম বলে লোককে তুচ্ছ করি, তাচ্ছিল্য করি, আর তা সব গীবত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন। আর প্রথমেই বলেছি যে এ পাপ এমন একটা পাপ যে ভালো মন্দ কেউই বাঁচতে পারে না। ভালো সেও এই পাপ করে, ভালো হলেও সেও এই পাপ করে, এমনকি মসজিদের ভিতরে বসে এই পাপ হয়। এমনকি অনেক গ্রামের মসজিদের ইমাম, অনেক জামাতের মসজিদের ইমাম বিবিসি লন্ডন হন, বিবিসি লন্ডন তো জানেন সারা বিশ্বের খবর দেয়, বিশ্ব সংবাদ, সমস্ত জামাতের গোটা গ্রামের খবর তার কাছে আছে, তার মানে লোকে এসে বলে তবেই তো গীবত হয়, তবেই তো খবরটা পান, খারাপ খবর তার কাছে জমা আছে। এমন বিবিসি লন্ডন হওয়া থেকে সাবধান, আর এমন বিবিসি লন্ডনের সাংবাদিক হওয়া হতেও সাবধান। গীবত করবেন না, গীবত হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। আল্লাহ সবাইকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।